وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি এভাবেই সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন সুম্মা আগরাকনাল আখারিন সে ছিল আমার ইমানদার বান্দাদের অন্যতম, অতপর আমি অপরাপর সবাইকে নিমজ্জিত করেছিলাম। إذ قال لأبيه وقومه ماذا تعبدون আর নূহপন্থীদেরই একজন ছিল ইব্রাহিম, যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল, যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিল তোমরা কিসের উপাসনা করছ? أَإِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ? বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি? فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল এবং বলল আমি পীড়িত হতে যাচ্ছি। فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ فَرَاغَ إِلَى آلِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ مَا لَكُمْ لَا تَنطِقُونَ অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল। অতঃপর সে তাদের দেবালয়ে গিয়ে ঢুকল এবং বলল তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো যে কথা বলছো না? فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত সন্ত্রস্ত পদে। সে বলল তোমরা স্বহস্তে নির্মিত পাথরের পূজা করো কেন? ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন ক্বালু বানু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছো সবাইকে সৃষ্টি করেছেন। তারা বলল এর জন্য একটি ভিত নির্মাণ করো এবং অতঃপর তাকে আগুনের স্তূপে নিক্ষেপ করো। فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ অতঃপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম। وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَاهِدِينَ সে বলল আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎপুত্র দান করো। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল তখন ইব্রাহিম তাকে বলল বৎস আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করছি এখন তোমার অভিমত কি দেখো সে বলল পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين যখন পিতা-পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য সাহিত করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين এমনি ভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে وَنَصَرْنَاهُمْ فَكَانُوا هُمُ الْغَالِبِينَ আমি তাদেরকে সাহায্য করেছিলাম ফলে তারাই ছিল বিজয়ী وَآتَيْنَاهُمَا الْكِتَابَ الْمُسْتَبِينَ وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى مُوسَى وَهَارُونَ আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। তারা উভয়ে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম। إذ قال لقومه ألا تتقون নিশ্চয় ইলিয়াস ছিল রসূল যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় করো না। أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين তোমরা কি বাআল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা। فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ নয়। وتركنا عليه في الآخرين سلام على الياسين আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক। إِنَّا كَذَلِكَ نَجَزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। وَإِنَّ لُوطًا لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ নিশ্চয়ই লুত ছিলেন রসুলগণের একজন যখন আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া সে অন্যদের সঙ্গে থেকে গিয়েছিল। ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম তোমরা তাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন করো ভোরবেলায় এবং সন্ধ্যায় তারপরেও কি তোমরা বুঝো না। وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন যখন তিনি পালিয়ে বোঝায় নৌকায় গিয়ে পৌঁছেছিলেন। فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم অতঃপর লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون যদি তিনি আল্লাহর তসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। فنبذناه بالعراء وهو سقيم অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন। وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون أمي تارو پور এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম فآمنوا فمتعناهم إلى حين তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম فاستفتهم ألربك البنات ولهم البنون এবার তাদেরকে জিজ্ঞেস করুন তোমার পালনকর্তার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কি পুত্র সন্তান أم خلقنا الملائكة إناثا وهم شاهدون নাকি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারী রূপে সৃষ্টি করেছি যেন তারা মন গড়া উক্তি করে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون তিনি কি পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান পছন্দ করেছেন তোমাদের কি হলো তোমাদের এ কেমন সিদ্ধান্ত أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين তোমরা কি অনুধাবন করো না নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল রয়েছে তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ তারা الله ও জিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে অথচ জিনেরা জানে যে তারা গ্রেফতার হয়ে আসবে তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা তারা গ্রেফতার হয়ে আসবে না ফা ইন্নাকুম ওয়া মা তা'বুদুন মা أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো তাদের কাউকেই তার হাত থেকে বিভ্রান্ত করতে পারবে না শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌঁছবে وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান এবং আমরাই সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি তারা তো বলত যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ থাকত তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম ফাকাফারু ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون বস্তুতো তারা এই কোরআনকে অস্বীকার করেছে এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে আমার রসুল বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয় আর আমার বাহিনী হয় বিজয়ী অতএব আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে আমার আজাব কি তারা দ্রুত কামনা করে অতঃপর যখন তাদের আঙিনায় আজাব নাজিল হবে তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকালবেলাটি হবে খুবই মন্দ আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين পবিত্র আপনার পরওয়ারদিগারের সত্তা তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত